السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون آلوتنا اتشلو سورة يوسفير 18 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা আমরা পিছনে করেছিলাম, যেখানে বলা হয়েছিল ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা চক্রান্ত করে কুয়ার ভিতরে নিক্ষেপ করে তার আব্বার কাছে গিয়ে মিথ্যা রিপোর্ট করেছিল যে তাকে বাঘে নিয়ে গেছে। এরপরে ইয়াকুব আলাইহিসসালাম সেক্ষেত্রে কি বলেছিলেন এই বিষয়গুলো আলোচনা হচ্ছিল। ইউসুফ আলাইহিসসালাম কূপের ভিতরে বসে একদিকে তিনি ভবিষ্যৎ নবী, এজন্য তিনি আল্লাহর উপরে ভরসা করলেন। কোরআনুল করিম এর পরের ঘটনা উল্লেখ করছে এভাবে, ওয়াজাআত সাইয়্যারাতুন একদল ব্যবসায়ী আসলো। আগের যুগের লোকেরা ব্যবসার জন্য এক দেশ থেকে আরেক দেশে যেত এবং তারা যেখানে পানি বা কুয়া আছে এখানে রাত্রে অবস্থান করত, এরকম ভাবে দিনের বেলায় রোদের সময় তারা বিশ্রাম নিত। এখানে কুয়া দেখে একদল ব্যবসায়ী এখানে তারা অবস্থান করল। ওয়াজাআত সাইয়্যারাতুন, সাইয়্যারা যারা ভ্রমণ করে এক দেশ থেকে আরেক দেশে, যারা যাতায়াত করে ভ্রমণ করে, এরকম একটা কাফেলা একদল ব্যবসায়ী এখানে অবস্থান করল। ফাআরসালু ওয়ারিদাহুম, এরপরে তারা পানি আনার জন্য তাদের যে পানি সংগ্রহ করে তাকে দায়িত্ব দিল কূপের থেকে পানি উত্তোলন করো। সে গিয়ে তার বালতি পানির ভিতরে ছেড়ে দিল, কূপের ভিতরে ছেড়ে দিল। ইউসুফ আলাইহিসসালাম যখন দেখলেন যে কুয়ার ভিতরে একটা বালতি ফেলা হয়েছে, তিনি এই বালতির রশি ধরে শক্ত করে ধরলেন। ইউসুফ আলাইহিসসালাম এই বালতি রশির সঙ্গে উঠে চলে আসলেন। যে লোকটা পানি উঠানোর জন্য বালতি ছেড়েছিল সে যখন দেখল যে একটা সুন্দর বালক, এটা আরবদের পরিভাষা, আশ্চর্যজনক কোন বিষয়কে দেখলে তারা নিজেদের সর্বোচ্চ আশ্চর্য প্রকাশ করার জন্য এ কথা বলে থাকে। ইয়া বুশরা, হায় আনন্দ, আশ্চর্য, হাজা গুলামুন, এটা একটা বালক। ওয়াসারুহু বিদাআতান, পরক্ষণেই যারা পানি সংগ্রহ করার জন্য গিয়েছিল তাদের মনে বুদ্ধি আসলো যে আমরা তো ব্যবসা করি, মানুষ গোলাম বিক্রি করি, এটাকে পণ্য আকারে বিক্রি করা যাবে, এজন্য তারা আর বেশি কথাবার্তা না বলে একে পণ্য হিসেবে তারা গোপন করল, যাতে অন্যরা এতে ভাগ না বসায়। তারা পণ্য আকারে একে গোপন করল। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যা করছে আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়াশারাহু বিসামানিম বাখসিন দারাহিমা মাদুদাতিন, ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা মূলত একদল গিয়েছিল তার আব্বার কাছে রিপোর্ট করার জন্য, আবার তারা ফিরে এসে খবর রাখছিল যে ইউসুফের শেষ পরিণতি কি হয়। যখন দেখলো একদল ব্যবসায়ী তাকে তুলে নিয়েছে, চিন্তা করলো আবার এদের হাত থেকে পালিয়ে যায় কিনা, আর আব্বার কাছে গিয়ে সব রিপোর্ট করলে তো সর্বনাশ হয়ে যাবে, এজন্য তারা আবার হাজির হলো। বললো এ তো আমাদের একটা গোলাম কৃতদাস, এ পালিয়েছিল, ঠিক আছে তোমরা যখন একে উদ্ধার করেছ তোমরা একে কিনে নাও। উদ্দেশ্য হলো কিনে নিলে পরে আপনারা এমনি ছাড়বে না, আর যদি কিনে না নেয় হয়তো কান্নাকাটি করবে, ছেড়ে চলে যাবে অথবা পালিয়ে যাবে। এজন্য ইউসুফের ভাইয়েরা এই কৌশল করল। আল্লাহ তাআলা বলছেন وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُودَةٍ, অল্প কিছু মূল্যের বিনিময়ে তারা বিক্রয় করে দিল। সারাউহ শব্দটা ক্রয় বিক্রয় দুইটা অর্থই আসে। যদি ইউসুফের ভাইদের উদ্দেশ্যে বলা হয় তাহলে অর্থ হচ্ছে ইউসুফের ভাইয়েরা অল্প মূল্যে বিক্রয় করে দিয়েছিল, আর যদি ওই ব্যবসায়ীদের দিকে বলা হয় তার অর্থ তারা ক্রয় করেছিল অল্প মূল্যে। وَشَرَوْهُ, তারা ক্রয় করল অথবা বিক্রয় করল, বেসামানিম বাক্সিন দারাহিমা মাদুদাতিন, এমন কিছু মূল্যে যা গণনা করা যায়। আগের নিয়ম ছিল যে যদি অল্প মূল্য হয় তাহলে এটা তারা গণনা করত হাতে, আর বেশি মূল্য হলে দাড়িপাল্লা দিয়ে ওজন করত। এখানে বুঝে গেল যে অল্প মূল্যে বিক্রয় করেছিল, কারণ উদ্দেশ্য এদের বিক্রয় করার উদ্দেশ্য ছিল যাতে করে এরা কিনে নিলে পরে আর যাকে কাকে তারা দিয়ে যাবে না বা ছেড়ে যাবে না। আল্লাহ তারা বলছেন ওয়াকানু ফিহি মিনাস সাহিদিন, তারা এই বিক্রির মধ্যে তারা ছিল উদাসীন, অনুৎসাহিত, তারা এটা আকর্ষণীয় দামে বিক্রয় করার উদ্দেশ্য ছিল না। ইউসুফ আলাইহিসসালামকে মিশরে নিয়ে গেলে ব্যবসায়ী দল বিক্রয়ের জন্য যখন বাজারে উঠালো সকলেই কেনার জন্য আসলো, প্রতিযোগিতা হলো। এখানে অনেক ইসরায়েলি রেওয়ায়ত আছে, আমি সেগুলো বয়ান করা উদ্দেশ্য না, যেগুলোর অনেকটাই সত্য না। তাকে বিক্রয়ের জন্য বাজারে উঠানো হলো এবং কেনার জন্য অনেকেই আসলো, শেষ পর্যন্ত তার মূল্য নির্ধারণ করা হলো ইউসুফ আলাইহিসসালামের যে পরিমাণ ওজন হবে তাকে দাড়িপাল্লা রাখা হবে, আর এক পাল্লায় ওই পরিমাণ স্বর্ণ রাখা হবে এবং ওই পরিমাণ মিশকাম্বার রাখা হবে এবং ওই পরিমাণ রেশমের কাপড় রাখা হবে। এই তিনটা জিনিস মূল্য হল। এই পরিমাণ মূল্য দিয়ে এক লোকে ক্রয় করল, এর উপাধি কোরআন শরীফ উল্লেখ করেছে আজিজ এ মিসর। আজিজ শব্দের অর্থ হল ক্ষমতা সম্পন্ন, বোঝা গেল মিশরের কোন একজন বড় ব্যক্তি হবেন। তাফসিরে কোন কেতাবে লেখা হয়েছে ইনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী, কেউ বলেছেন ইনি ছিলেন সেনা প্রধান, যে হোক প্রভাবশালী এবং অর্থ সম্পদের মালিক ছিল। এবারে সে কিনে নিয়ে তার বাড়িতে নিয়ে তার স্ত্রীকে বলল, আকালাল্লাযী ইশতারাহু মিন মিসরা لامراته اكرمي مثواه عسى ان ينفعنا او نتخذه ولدا وقال الذي اشتراه من مصر মিশরের যেই ব্যক্তি তাকে ক্রয় করল, কোরআনের সামনে আসবে আজিজ মিসর, এই ব্যক্তি তার স্ত্রীকে বলল, لامراته তার স্ত্রীকে বলল, اكرمي مثواه এই বালক বা এই যে ক্রীতদাস তাকে কিনে আনলাম এর থাকার ব্যবস্থা সম্মানজনক ভাবে করো, গোলাম হিসেবে না। কারণ আজিজ এ মিসর বুঝতে পেরেছিল এটা কোন সাধারণ পরিবারের বালক নয়, যারা বিক্রয় করছিল তাদেরকেও বলেছিলেন তোমরা একে বিক্রয় করছো, আমার তো মনে হয় যে কোনো গোলাম নয়, তোমরা চুরি করেছো। ইউসুফ আলাইহিসসালামকে কিনে এনে তার স্ত্রীকে বললেন, লিমরাতিহি আকরিমি মাসওয়াহু, মাসওয়া এর থাকা, এর খাওয়া দাওয়া, এর সবকিছু সম্মানজনক ভাবে করো, গোলাম হিসাবে নয়। আসা আইয়ান ফানা, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন এর মাধ্যমে উপকার করবেন, আমাদের উপকারে আসবে। আও নাত্তাকিযাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে আমাদের সন্তান বানিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়ালিনুআল্লিমাহু মিন তাবীলিল আহাদীস। ওয়া কাযালিকা, এমনি ভাবেই আমি ইউসুফ আলাইহিসসালামকে মাক্কান্না লিইউসুফা, ইউসুফের জন্য আমি থাকার ব্যবস্থা করলাম, তার শক্তি, তার স্থান, তার জন্য সব ব্যবস্থা করলাম। ইউসুফা ফিল আরদে, লোকেরা যদিও চেয়েছিল তাকে হত্যা করার জন্য, তাকে নির্বাসনে পাঠাবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমনি ভাবেই আমি তাকে জমিনের ক্ষমতার মালিক বানালাম। কারণ এখানে যাওয়ার পরে আজিজে মিসরের জমিদারি ছিল, তিনি সেই জমিদারির সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন ইউসুফের কাছে, পরিবারের সমস্ত দায়িত্ব এবং তার জমিদারির সব দায় দায়িত্ব ইউসুফ আলাইহিসসালামের হাতে তুলে দিয়েছিলেন। কারণ আল্লাহর এটা মানসা ছিল, ইউসুফ আলাইহিসসালামকে দিয়ে তৎকালীন পৃথিবী সবচেয়ে সভ্য দেশ মিশরের নবুয়তের কাজ নেবেন, এজন্য তাকে প্রশিক্ষণের প্রয়োজন ছিল। কারণ তিনি ইতিপূর্বে লালিত পালিত হয়েছিলেন কেনানের একটা যাযাবর পরিবারে। ইউসুফ আলাইহিসসালামের বাপ ইয়াকুব যদিও নবী ছিলেন, কিন্তু ওরকম রাষ্ট্র বা এরকম ভাবে কোন শাসন ক্ষমতা তাদের হাতে ছিল না। এর আগে পরিবারতন্ত্র ছিল অথবা গোষ্ঠীতন্ত্র ছিল, এক এক এলাকায় এক এক দল ক্ষমতা নিয়ে থাকত। এজন্য একটা রাষ্ট্র চালাবার জন্য যেরকম যোগ্যতার প্রয়োজন ছিল, এটা ইউসুফ আলাইহিসসালামের অর্জন হয়েছিল না। প্রয়োজন ছিল একটা বড় ক্ষমতাসীন পরিবারের কাছে থেকে সবকিছু শিখার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদে, এমনি ভাবে আমি ইউসুফকে জমিনের ক্ষমতা এবং তার অবস্থান নির্ধারণ করে দিয়েছি। ওয়ালিনুআল্লিমাহু মিন তাবীলিল আহাদীস, এবং তাকে আমি কথার ব্যাখ্যা শিক্ষা দিব, কোন কথায় কি বুঝায়, স্বপ্নের ব্যাখ্যা, কথার ব্যাখ্যা, এক কথায় তাকে আমি অত্যন্ত গভীর জ্ঞান এবং বিজ্ঞান দান করব, এটাই ছিল আমার উদ্দেশ্য। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজ এবং তার সিদ্ধান্তে তিনি বিজয়ী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ লোক তা বুঝে না, বেশিরভাগ লোকই অজ্ঞ থাকে সমাজে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমাও ওয়া ইলমা, ইউসুফ আলাইহিসসালামকে যখন মিশরের এই ব্যক্তি ক্রয় করেছিল তখন তার বয়স ছিল 14-18 বছরের মাঝে। আল্লাহ তাআলা বলছেন যখন তিনি পূর্ণ বয়সে উপনীত হলেন, আতাইনাহু হুকমাও ওয়া ইলমা, আমি তাকে জ্ঞান বিজ্ঞান এবং এলেম দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এটা শুধু ইউসুফের ক্ষেত্রে নয়, যারাই আল্লাহকে ভয় করে চলবে, যারাই দুনিয়াতে সৎভাবে চলবে, আমি তাদের সকলের সাথে এই আচরণই করব। কয়েকটা আয়াতের থেকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম। ইউসুফ আলাইহিসসালাম মিশরের আজিজে মিসরের ঘর পর্যন্ত গেলেন এবং সেখানে তিনি সম্মানজনক অবস্থানে আছেন। এরপরে যে আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ, আমরা এখান থেকে কয়েকটা বিষয় আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে, ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা চেয়েছিল হত্যা করার জন্য, এই জন্য তারা কূপে নিক্ষেপ করল। আল্লাহ রাব্বুল আলামিন এদের সেই চক্রান্তটা কি ইউসুফ আলাইহিসসালামের পূর্ণতায় পৌঁছার জন্য মাধ্যম হিসাবে গ্রহণ করেছে। এরপরে আল্লাহ বললেন যে আমি সব মুহসিন যারা সৎ লোক তাদের সঙ্গে আচরণ করে থাকি। বুঝা গেল কাফের মুশরিক আর যত রকম আল্লাহর দুশ্মন আছে, তারা যতই চক্রান্ত করুক না কেন, তাদের সেই চক্রান্ত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার জালা বানিয়ে তার মাধ্যমে মুমিনদের সাহায্য করে থাকে। আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য তারা ঘেরাও করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিজরত করার হুকুম দিলেন এবং এটাকে সূত্র করে মদিনায় গিয়ে অবস্থান করলেন। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে মিশরের অধিপতি হলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হিজরত করে মদিনায় গিয়ে সেখানের ক্ষমতা হাতে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠান মূলত সমাজে রাষ্ট্রে দিনকে বিজয়ী করার জন্য। নবীদের উদ্দেশ্য থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে দিন প্রচার করবেন, দিনকে বিজয়ী করবেন। কোরআনে বলা আছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলছেন, সূরা জুমাতে আছে, সূরা সফের ভিতর আছে, আরো কয়েক জায়গায় আছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন কি জন্য, যাতে মানুষেরা তার জন্মদিনে ঈদ পালন করবে, এজন্য মিছিল করবে, এজন্য লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন কি জন্য, লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি বিল হুদা ওয়া দীনিল হাক্কে, হুদা এবং হেদায়েত এবং দীনে হক দিয়ে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি, যাতে করে আল্লাহর দীনকে এবং হেদায়েতকে অন্যান্য সমস্ত দীনের উপরে বিজয়ী করা যায়। বিজয়ী হতে হবে, ইসলাম পরাজিত থাকবে আর অন্য কোন মতবাদ বিজয়ী থাকবে আল্লাহ তাআলা বরদাস্তই করেন না। এই জন্য বলছেন নবীদের উদ্দেশ্য কি, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, আরসালা প্রেরণ করেছেন, রাসূলাহু তার রাসূলকে, বিল হুদা হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কে এবং হক দিন দিয়ে, কি জন্য, যাতে করে দিন মসজিদের ভিতরে থাকে, জন্য না, পরিষ্কার বলছেন কোরআনের আয়াত, লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি, যাতে করে আল্লাহর সেই দিনকে আল্লাহর সেই হেদায়েতকে যেন তারা বিজয়ী করতে পারেন, আলাদ্দীন কুল্লিহি সমস্ত অন্যান্য দিন জীবন ব্যবস্থা এবং অন্যান্য যত মতবাদ সমস্ত মতবাদের উপরে দিনকে বিজয়ী করার জন্য রাসূল পাঠিয়েছেন। বোঝা গেল রাসূলদের মিশন ছিল দিনকে বিজয়ী করা, ইয়াকুবের ইসুফের মিশনে সেটা, আমাদের নবীর মিশনও সেইটাই। আজকে সেই মিশনকে ভুলে গিয়ে মানুষেরা মনে করল রাসূল আসতেন তার মিলাদ করতে থাকো। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি, আল্লাহর নবীর জন্ম যেদিন হয়েছিল সেদিন আবু জাহেল খুশি ছিল না বেজার ছিল, আবু লাহাব খুশি ছিল না বেজার ছিল, ইতিহাস পড়ুন। আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করলেন, আবু লাহাবকে গিয়ে তার একজন কৃতদাস, তার বান্দি নাম সুয়াইবিয়া, আল্লাহর নবী হালিমা সাহাবিয়ার ঘরে যাওয়ার আগ পর্যন্ত যেই মহিলার দুধ পান করেছিলেন সে মহিলাকে এই আবু লাহাবের বান্দি, আবু লাহাবের দাসী, আবু লাহাবকে গিয়ে বলল যে তোমার যে মৃত্যু ভাই আবদুল্লাহ তার ঘরে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা তৈরি পয়দা হয়েছে। আবু লাহাব খুশি না বেজার, কেমন খুশি দেখেন, আবু লাহাব খালি মুখেও বলে না, ইঙ্গিতে বলে দিল যে তুমি আজকে থেকে মুক্ত আজাব। একটা দাসী যখন খবর দিল যে তোমার মৃত্যু ভাই আবদুল্লাহর ঘরে একটা শিশু পুত্র জন্ম হয়েছে, সঙ্গে সঙ্গে এত খুশি হল আঙ্গুলের ইঙ্গিতে সে ওই দাসীটাকে আজাদ করে দিল, মুক্ত করে দিল, খুশি না বেজার। বোঝা গেল মিলাদে আবু লাহাব খুশি হয়, মিলাদে কি হয়, আবু লাহাবরা খুশি হয়, কিন্তু এই আবু লাহাবরা যখন আল্লাহর নবীর মিশন শুনে তখন বেজার হয়, ঠিক কিনা, যেদিন আল্লাহর নবী ওহী প্রাপ্ত হলেন এবং প্রকাশ্যে আল্লাহর দীনের দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট হলেন, আল্লাহ তাআলা বললেন ফাস্তাবিমা তুমার, হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন সেই কথা আর গোপনে না প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী সেই দিন সকাল বেলা গিয়ে ঘোষণা করেছেন, ইয়া সাবাহা, সব আরবরা জমা হয়ে গেল, নেতারা জমা হয়ে গেল, নিয়ম অনুযায়ী জমা করলেন। কারণ সকাল বেলার ঘোষণা আমি আগে বহুবার বলেছি এটা, যে আরবের নিয়মই ছিল যখন কোন গুরুত্বপূর্ণ কথা বলতে হয় তখন সকাল বেলা আগে পাহাড়ে উঠে চিৎকার মারি ইয়া সাবাহা, তখন লোকেরা মনে করে বড় ধরনের হামলা হচ্ছে, বিজাতিদের হামলা হচ্ছে, এই জন্য সব চৌকান্না হয়ে চলে আসে। আল্লাহর নবী যখন ডাক দিলেন আরবের সব চলে আসলো। এক পর্যায়ে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে আমার কুরাইশের নেতারা, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী উপস্থিত রয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকেরা কি উত্তর দিয়েছিল, হাদিস এখানে আছে, সব নেতারা একসাথে বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তোমাকে সত্যবাদী রূপী পেয়েছি, মিথ্যা কখনো শুনি নাই, তুমি কখনো মিথ্যা বলো না, প্রতারণা করো না, ধোকা দাও না, আমরা তোমার কথা অবশ্যই বিশ্বাস করব। এবারে আল্লাহর নবী মিশন ঘোষণা করছেন, তার মিশন কি, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আমি তোমাদেরকে বলছি, লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কথা বিশ্বাস করো, একটা কথা মেনে নিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, ফাতাদিনুল লাকুম আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, ধর্ম গ্রহণ করবে, আবিল জিজিয়া, আর যারা তোমাদের দিন গ্রহণ করবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে, তোমাদের পশ্চাতা স্বীকার করবে, তোমাদের নেতৃত্বের অধীনে তারা স্বীকার মেনে নিয়ে চলবে। একটা কথা আবুল আবরা এখনো খুশি, একটা কথা মানলে পুরো দুনিয়ার নেতৃত্ব চলে আসবে, বলো তাড়াতাড়ি সেটা কি। এবারে দেখেন আবুল আহাবের কি ভূমিকা, আল্লাহর নবী বললেন সেই একটি কথা হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনা আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহি। ও আমার আরবের নেতারা সেই একটি কথা, নতুন কোন কথা না, তা হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ চলবে না, আল্লাহ ছাড়া আর কোন মতবাদ চলবে না, আল্লাহ ছাড়া আর কোন সার্বভৌমত্ব চলবে না, আল্লাহ ছাড়া কোন বিধান চলবে না, লা ইলাহা, আল্লাহ ছাড়া কারানুগত্য চলবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মিশন শুরু হয়ে গেছে। আবুল আহাবের খুশি না ব্যাপার, আবুল আহাব যে আল্লাহর নবীর জন্মের খবর শুনে, মিলাদ শুনে, জন্ম মানে কি যেমন রাখবেন, মিলাদ শুনে খুশি হয়েছিল, সেই আবুল আহাব দাঁড়িয়ে বলল তাব্বাল্লাকা সায়র আলিয়াম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলে হাদা জামাতানা, তুমি কি আমাদের এজন্য জমা করেছ, এজন্য আমাদের সময় নষ্ট করেছ, ভোরবেলা ঘুম নষ্ট করেছ, তাব্বাল্লাকা সায়র আলিয়াম। আবু জাহাল, আবুল আহাব দুই হাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে গেল, এই জন্য আছে তাব্বাত ইয়াদা, ইয়াদা মানে কি দুই হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে দুই হাত, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাব দুই হাত ধ্বংস হোক, তাব্বা সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ তারা প্রতিবাদ করলেন, ওই সমাজের কেউ প্রতিবাদ করতে পারে নাই। আবুল আহাব আল্লাহর নবীর মিশন শুনে বেজার না খুশি, জন্ম মানে মিলাদে খুশি ছিল না বেজার ছিল, বোঝা গেল যুগে যুগে আবু জাহেলেরা আল্লাহর নবীর মিলাদে খুশি হয়, মিশন শুনলে তারা বিরোধিতা করে, ঠিক কিনা, এখনো আছে। যদি আল্লাহ নবীর এত মহব্বত থাকে তাহলে আল্লাহ নবীর যে দিন কায়েমের জন্য জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, দাম্মা শহীদ করেছেন, আজকে সেই দিন বিজয়ী না পরাজিত, আল্লাহর নবী যে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য দাম্মা শহীদ করলেন, আজকে সেই কোরআনকে পায়খানা ফেলে দেওয়া হয়েছে, আমেরিকা শুধু পায়খানা ফেলে নেয়, ডাস্টবিনে ফেলেছে, কোরআনের গায়ে তারা কুরুশ এঁকে দিয়েছে, পত্রিকার ছবি দেখেছেন, কি বুঝাচ্ছে, তারা বুঝাচ্ছে তোমাদের কোরআন ও আমাদের খ্রিস্টান হয়ে গেছে, কুরুশ এঁকে দিয়েছে। এমনি ভাবে আল্লাহর নবী যেই কোরআনকে যেই দিনকে বিজয়ী করার জন্য কাজ করে সেই কোরআন উপেক্ষিত, আর আমরা সে আবুল আহাবের আছি মিশন নিয়ে আছি। এই জন্য মনে রাখতে হবে, আজকে আমাদের দেশে আমি বলি আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, মিলাদ হল 40 বছর পর্যন্ত, এই 40 বছরে আল্লাহর নবীর কোন শত্রু ছিল, আল্লাহর নবী যেদিন তার মিশন ঘোষণা করলেন, সিরাত ঘোষণা করলেন, সেই দিন থেকে শত্রু হয়ে গেছে কিনা বোঝা গেল। মিলাদে কেউ শত্রু হয় না, সিরাত এবং মিশন শুনলে কি হয়, শত্রু হয়। আজকে আমাদের দেশে মিলাদ অনেকে আছে, ওদের মিলাদ যে নাই কোন কিতাবে আছে? আরে বেটা, মিলাদ যে নাই তা কোন কিতাবে আছে? নাই আবার কোন কিতাব থাকে নাকি? নাই তো নাই। চার ব্যক্তি গেলাম কয়েকজন মনে করেন, একজনে বলল ওই কিতাব দেখা যায়, আর বাকিরে বলে না চাঁদ উঠে নাই। এখন যারা বলল চাঁদ উঠে নাই তাদের কি দেখাবার দরকার আছে? দেখাইবে কে? যে বলছে চাঁদ উঠছে সে। এখন মিলাদ নাই বলি আমরা, তোমরা বলো আছে, তোমরা দেখো কোন জায়গায় আছে, নাইয়ের কোন দলিল লাগে না। তারপরেও কোরআন হাদিসে আছে দুই বিষয়, কয় বিষয় দেখো ভালো করে বুঝবেন। কোরআন হাদিসে দুই রকম জিনিসের উল্লেখ আছে। এক নম্বর বিষয় হল ইসলামে নাই অথচ আরব দেশে প্রচলিত ছিল, আরব দেশে প্রচলিত, ইসলাম এটাকে ঘৃণা করে, এইটাকে প্রতিবাদ করার জন্য কোরআন হাদিস আছে। যেমন মনে করেন মদ ইসলামে হারাম, আরব দেশে প্রচলিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই মদকে হারাম করার জন্য আয়াত নাযিল করেছেন, বুঝা গেছে? এটা ইসলামে নাই কিন্তু আরবে আছে, চুরি ইসলামে নাই সমাজে প্রচলন ছিল, ইসলাম তার প্রতিবাদ করেছে, কোরআন হাদিসে আছে। জেনারে বিচার ইসলামে হারাম কিন্তু আরবে প্রচলিত ছিল, এটাকে হারাম ঘোষণা করার জন্য কোরআনে উল্লেখ করা হয়েছে। বিষয় ক্লিয়ার কিনা? অর্থাৎ আরব দেশে প্রচলন ছিল, ইসলামে নাই, এই নাই বলে ইসলাম এটাকে প্রতিবাদ করার জন্য, হারাম বলার জন্য কোরআনে উল্লেখ করেছে, হাদিস উল্লেখ করেছে। এক নম্বর বিষয়। দুই নম্বর হচ্ছে এমন সব বিষয় যেগুলো ইসলামে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কোরআন হাদিসে ভরা আছে কিনা। বোঝা গেল ইসলামে থাকে দুই রকম জিনিস। কয় রকম জিনিস? কোরআন হাদিসে আলোচনা হয়েছে কয় রকম জিনিস, কি কি? এক প্রকার হচ্ছে যেগুলো ইসলামে নাই অথচ আরব দেশে আছে কুসংস্কার, এই সবগুলোকে বাতিল করার জন্য কোরআন হাদিস উল্লেখ করা হয়েছে, এক প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে ওই সমস্ত বিষয় যা ইসলামে আছে আরবরা করে না, সেগুলো কোরআন হাদিসে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, মিথ্যা না বলা, ধোকা না দেওয়া, প্রতারণা না করা, মালে ভেজাল না দেওয়া, দোকানে বিসমিল্লাহ বলে শুরু করে হারাম ব্যবসা করা, মিলাদ দিয়ে শুরু করে হারাম ব্যবসা না করা, এসবগুলো ইসলামের কথা, এগুলো কোরআন হাদিসে আছে। রক্ত সম্পর্কে ছিন্ন না করা, মারওয়ার খেদমত করা, স্বামী স্ত্রীর মিল বাবদ থাকা, সন্তানের দিন শিক্ষা দেওয়া, এই সবগুলো কোরআন হাদিসে আছে। মিলাদ কোনটার মধ্যে বসে? একটার মধ্যে পড়ে নাই। না এটা আরব দেশে প্রচলন ছিল, না ইসলামে আছে, যেই কারণে এই মিলাদ প্রসঙ্গে কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখ করা হয় নাই। কাজে মিলাদ বেলাদত তো আছে, হাত জন্ম আছে, আমি বলছি প্রচলিত মিলাদ। এই যে দাঁড়ায় আবার বসে সুরে সুর মিলিয়া তারে তাল মিলিয়া কত রকম কাহিনী করে আল্লাহর নবী, এই হাদিস আমার সামনে খোলা আছে। আজকে এটা বলতে হচ্ছে এই জন্য, একদল লোক আল্লাহর নবীর আশেক আর মহব্বতের নাম দিয়ে আল্লাহর নবীর মিশনকে তারা বাতিল করেছে, আল্লাহর নবীর মিশন নিয়ে তাদের কোন কাজ নেই, তারা মিলাদ খায় আর মিষ্টি করে আর কয়ে আশেকের আসুর। আর যারা দিনের জন্য সর্বাত্মক চেষ্টা করছে তাদেরকে বলে যে এরা ওহাবি, এরা রসুলের দুশ্মন, এই সব কথা আজকে কাহিনী হচ্ছে। সেজন্য আমি দেখাচ্ছি হাদিস আল্লাহর নবীর মিশকাত শরীফ 403 নম্বর পৃষ্ঠা, এইখানে বলা আছে আল্লাহর নবীর একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খাদেম ছিল। খাদেমই তো ভালো জানে আল্লাহ নবীর সামনে সাহাবীরা দাঁড়াইতেন কিনা। হাদিস এই কিতাবের বাংলা আছে, আলিয়া কৌমিয়া বাংলাদেশের সব মাদ্রাসায় পড়ায় হাদিসটা, কিন্তু দুর্ভাগ্য যেই সকল লোকেরা সিলেবাস পড়ে কিতাবের পুরাটা পড়ে না তারা এই পর্যন্ত পড়ার সুযোগ পায় না, সেই জন্যই এই মাতামাতি করে, পড়লে বসতে পাইতো। এটা কিতাবের শেষ দিকে 403 পৃষ্ঠায়, ওদের সিলেবাস এগুলো নাই। আপনারা কিনে পড়েন, ঈমান অর্জন করেন। আল্লাহর নবীর সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লাম ইয়াকুন শখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وكانوا اذا راوه لم يقوموا لما يعلمون من كراهيته لذلك হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটা ভূমিকা দিচ্ছেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানরা ভালো করে জেনে রাখো, সাহাবা ইকরামদের কাছে আল্লাহর নবীর চেয়ে আর কোন ব্যক্তি তাদের কাছে অধিক প্রিয় ছিল না। তাদের ছেলে মেয়ে, তাদের পিতা মাতা, তাদের স্ত্রী সন্তান, সবচেয়ে সাহাবা ইকরামদের কাছে বেশি প্রিয় ছিল কোন ব্যক্তি? লাম ইয়াকুন শখসুন আহাব্বা ইলাইহিম, সাহাবা ইকরামদের কাছে কোন ব্যক্তি বেশি প্রিয় ছিল না, অধিক প্রিয় ছিল না আল্লাহ নবীর তুলনায়। এরকম বললেন, এই ভূমিকা দিয়ে বললেন, কি জন্য তোমরা মহাব্বাতের নামে সাহাবীদের চেয়ে বেশি করতে যেও না। সাহাবায়ে কেরাম সবার এবারে বললেন, ওয়াকানু ইযা রাউহু, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীকে দেখতেন, লাম ইয়াকুমু, তখন তারা দাঁড়াতেন না। কি করতেন না? লাম ইয়াকুমু, কিয়াম করতেন না, দাঁড়াইতেন না। কেন দাঁড়াইতেন না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিযালিকা, কেননা তারা জানতেন যে আল্লাহ রাসূল অপছন্দ করেন, পছন্দ করেন, এই জন্য দাঁড়াইতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বেশি জানেন না আমার এই হুজুরা বেশি জানে? আনাস আল্লাহ নবীর খাদেম, সফরে হদরে সবসময় তিনি সঙ্গে থাকেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনু বলছেন, ওয়াকানু ইযা রাউহু, আল্লাহর নবীর সাহাবীরা যখন আল্লাহর নবীকে দেখতেন, কোন মজলিসে আসতেন, আল্লাহ নবীর সামনে পড়তেন, বাড়তেন, লাম ইয়াকুমু, তারা দাঁড়াতেন না। কেন? নবী এটাকে পছন্দ করতেন না সেজন্য। মিশকাত 403 নম্বর পৃষ্ঠা। আরো হাদিস, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سره ان يتمثل له رجل الرجال قياما فليتبوأ مقعده من النار। আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি চায়, মান সাররাহু, যার কাছে আনন্দ লাগে, ভালো লাগে, আইয়াতা মাসসালা লাহুর রিজালু কিয়ামান, যে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক, তার জন্য সম্মান সূচক তার জন্য দাঁড়িয়ে থাকুক, আইয়াতা মাসসালা লাহুর রিজালু কিয়ামান, লোকেরা তার জন্য মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, এটা যারা চায়, যে চায় যে লোকেরা আমাকে দাঁড়িয়ে সম্মান করুক, আমার জন্য দাঁড়িয়ে থাকুক, আল্লাহর হাবিব ফরমান, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। হাদিস আমার সামনে খোলা আছে, কারো সন্দেহ থাকলে বাংলাতে আজকে গিয়ে কিনেন, চকবাজার থেকে, চকবাজার পাবেন, কাটা বনে পাবেন, এমদাদিয়া লাইব্রেরি বাংলা করেছে, মেসকাতের পুরা বাংলা আছে, বাবুল কেয়াম, কেয়াম অধ্যায়, এখানে কেয়াম সম্পর্কে আলোচনা হচ্ছে, এখানে পরিষ্কার লেখা আছে, যে ব্যক্তি চায়, এই জন্য নেতারা যারা আছে তারাও চায় যে একটু দাঁড়াই, লোকের সম্মান করুক, কোন মসজিদকে দাঁড়াক। এই হাদিস ভালো করে বুঝে নেন, যে নেতারা এগুলো মনে মধ্যে আছে, আল্লাহকে ভয় করেন। আল্লাহর হাবিব বলেছেন, যার ইচ্ছে হয়, যার কাছে ভালো লাগে, যে লোকেরা তার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকুক, তাকে সম্মান করুক দাঁড়িয়ে দাঁড়িয়ে, নার, সে যেন তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয়। কোথায় নির্ধারণ করে নেয়? যে নবী সাহাবীদেরকে এই কথা বলছেন, এরপরে সাহাবারা কেমন করতেন? আর নিজের নবী দাঁড়াইলে পরে খুশি হবেন? আরো শোনা হাদিস, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم متكئا على عصا। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একবার আমাদের সামনে আসলেন, বের হলেন, মুত্তাকিয়ান আলা আসান, একটা লাঠিতে ভর দিয়ে দিয়ে হাতে হাতে আমাদের কাছে আসতে লাগলেন, এগুতে লাগলেন। ফাকুমনা লাহু, ফাকুমনা লাহু, আমরা নবীর জন্য ক্যাম করলাম, দাঁড়িয়ে গেলাম। ফাকুমনা লাহু, ক্যাম করলাম, ক্যাম পাওয়া গেছে। ফাকুমনা লাহু, আমরা আল্লাহ নবীর সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। ফাকালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমু, তোমরা আমাকে দেখলে দাঁড়াইও না। লা তাকুমু, লা মানে না, তাকুমু মানে কিয়াম করো না, তোমরা কিয়াম করো না, দাঁড়াইও না। কামা ইয়াকুমুল আজিমু, যেমন আজমি লোকেরা একজন আরেকজনকে দাঁড়াইয়া সম্মান করে, তোমরা এই রকম ভাবে আমাকে দেখে দাঁড়াইয়া যাইও না। লা তাকুমু, লা মানে না, তাকুমু মানে কিয়াম, তোমরা কিয়াম করো না, দাঁড়াইও না। কামা ইয়াকুমুল আজিমু, আজম মানে অনারব, অনারব, অনারবরা যেরকম তার টিচারকে দেখলে, তার সম্মানিত ব্যক্তিকে দেখলে, নেতাকে দেখলে দাঁড়িয়ে যায়, তোমরা এরকম ভাবে আমাকে দেখলে দাঁড়াইও না। ইউ আজিমু বাদুহুম বাদা, তারা একে অপরকে দাঁড়িয়ে সম্মান করে, তোমরা এরকম করো না। রাওয়াহু আবু দাউদ, মিশকাত চারশো তিন নম্বর পৃষ্ঠা, আবু দাউদ সবের হাদিস। কি বুঝবেন? পরিষ্কার হাদিস। এখন যদি কোন যুক্তি বেশ করে একজন টিচার আছে দাঁড়াই যায়, তো কেন দাঁড়াবো না? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু দুরুদ শরীফ পড়ার আগে নামাজের মধ্যে স্থান দিয়েছেন কোন জায়গায়? নামাজের কোন স্থানে? দাঁড়ানো অবস্থা না বসা অবস্থায়? দুরুদ শরীফ দাঁড়াই পড়া যায়, বসে পড়া যায়, হাত পড়া যায়, আলহামদুলিল্লাহ দুরুদের ফজিলত অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশার মাররা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দশটা রহমত সালাত নাজিল করেন। দুরুদের তো ফজিলত আছে। এই জন্য সাহাবা ইকরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, কোরআনে আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ সাল্লু আলাইহি, তোমরা নবীর প্রতি সালাম করো। এর আগে আছে, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলান-নবী, নবীর প্রতি সালাত করেন, দুরুদ করেন। সালাতের বিভিন্ন অর্থ আছে। আল্লাহ তাআলা সালাত করা মানে রহমত নাযিল করা। ইউসাল্লুনা আলান-নবী, ফেরেশতারা দুরুদ পড়ে, আল্লাহ তাআলা রহমত নাযিল করেন, সালাত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সেই নবীর প্রতি সালাত এবং সালাম করো। সালাত এবং সালাম করো। এবারে সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার উপরে সালাত এবং সালাম করতে বলেছেন, আমরা সালাম তো বুঝলাম, আপনি তো বুঝতে আসেনা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু সালাত কেমনে করব? সালাত কেমনে করব? ইয়া নবী সালাম আলাইকা বলবো নাকি? আল্লাহর নবী বললেন, বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ কার শিখানো? আল্লাহর নবীর শিখানো দুরূদ। নামাজে আমরা পড়ি, সেইগুলো বাদ দিয়ে পড়ে কি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী, হে নবী, হে তকিদার, বেয়াদবি। আল্লাহ পর্যন্ত আল্লাহর নবীর সাথে ইয়া নবী বলেন নাই কখনো। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহান নবিয়্যু, এমন কি কোন জায়গায় নাম ধরে বলেন নাই, খালি কোরআন এক জায়গায় আছে, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ এক জায়গায় আছে, নুজ্জিল আলা মুহাম্মদ। কি জন্য? সেখানে একটা কারণ আছে, কোরআন কার উপরে নাজিল হয়েছে সেটা বলার জন্য, নুজ্জিল আলা মুহাম্মদ, ওই কিতাব অনুসরণ করো যেই কিতাব নাজিল হয়েছে মুহাম্মাদের উপরে। এই মুহাম্মদ আছে আর এক জায়গায় আছে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল, যেখানে বলার প্রয়োজন আছে সেখানে নাম ব্যবহার করেছে, তাও সম্মানজনক ভাবে। কিন্তু এই যে ডাকা রাখি ইয়া নবী, এরকম আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহা, আইয়ুহা সব সম্মানজনক, আইয়ুহা, ইয়া নবী বলেন নাই, ইয়া আইয়ুহার রাসূল। আবার সাহাবা কিরাম কি বলতেন? ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রসুল, এবার সম্মানজনক ভাব বলতেন। আর আমার দেশে সম্মান করে ইয়া নবী, এটা বাংলা বলে হে নবী, হে রসুল, হে মোহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবীকে সম্মানজনক ভাবে ইয়া রসুল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, সেই সব শব্দগুলো বাদ দিয়ে এরা এভাবে করলো। এরপরে আরো কি বলে, ওয়ালা আলে, পরশু দিন একটা মাহফিল করে ইস্টেজে নামাজ দিতে পারে, নাম ইস্টেজ থেকে দূর পরে, ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে লাবানি কি, লাবানি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা, ওয়ালা আলে, ওয়া লাবানি কি না, তার মানে নবীর প্রতি সালাত করলাম কিন্তু তার আল আহালের পরে সালাত করব না আমি, লাবানি না বলেন না, আর শুদ্ধভাবে পড়ুন, ওয়ালা আলি, আলা মানে উপর, নবীর উপর এবং নবীর পরিবারের উপরে আমি সালাত করলাম, এটা একটা শুদ্ধ অর্থ। সেইটা বাদ দিয়ে পরে কি, ওয়ালা আলে, এইভাবে আল্লাহর নবীকে অপমান করা হচ্ছে। এই জন্য আমি বলছি যে আল্লাহর নবীর দুরুদ পড়তে হবে। হাদিসে বলা আছে যে, সেকার কিতাবে আছে এটা, যে কোন মুসলমান জীবনে একবার কমপক্ষে দুরুদ শরীফ পড়া ফরজ, কারণ আল্লাহ নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম ভাবে যদি কোন মজলিসে আল্লাহর নবীর নাম বারবার উচ্চারণ করা হয় তো প্রথমবারে পড়া ওয়াজিব, পরবর্তীগুলোতে পড়া মুস্তাহাব বা সুন্নাত। কাজে আপনারা এটা অভ্যাস করে নেবেন, দুরুদ শরীফ হিসেবে পড়বেন ইনশাআল্লাহ। আমাদের এই মজলিসে একটা অভ্যাস করেন, যখনই আল্লাহর নবীজির নাম চলে আসে হালকা আওয়াজ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবেন? এটা নবীর শিখানো দুরুদ সাল্লাল্লাহু আলাইহি। আমরা দুরুদের অভ্যাস করব আল্লাহু আকবার। আল্লাহর নবীর মহাব্বত আমাদের অন্তর থাকতে হবে, সেই দুরুদ বাদ দিয়ে তার স্থান দখল করেছে কি বালাগাল উলা? বালাগাল উলা কোন দুরুদ শরীফ? এটা আল্লাহ নবীর শিখানো দুরুদ। এটা হচ্ছে শেখ সাদির একটা কবিতা। শেখ সাদি কোন সাহাবি? নবী সাহাবি তাবেই তাবে তাবেই ইরানের একজন কবি, কবিতা লিখেছেন সেইটাকে দুরুদ শরীফের চেয়ে মর্যাদা বেশি দেওয়া হয়েছে। এদেশে বক্তার আওয়াজ করতে অশ্লীল উঠলেই বা শুরু হয় বালাগাল ওলা বেকামালি, এরপরে অর্থের মধ্যেও গন্ডগোল আছে। বালাগা মানে পৌঁছল, ওলা মানে উচ্চ মাকামে, বেকামালিহি বে মানে দ্বারা, কামাল মানে কামাল, হি মানে তার, অর্থাৎ তিনি সর্বোচ্চ মাকামে উপনীত হয়েছেন, সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছেন নিজের যোগ্যতা বলে। আল্লাহ বলছেন ওয়াজাদাকা বাল্লান ফাহাদা, আল্লাহ আপনাকে পেয়েছেন পথের দিশাহীন অবস্থায়, ফাহাদা আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছেন। আল্লাহ বলেন আমি হেদায়েত দান করেছি আপনাকে। আর এই মিলাদি বলল বালাগাল ওলা বেকামালিহি, ও সর্বোচ্চ মাকামে বলছেন নিজের কামাল নিজের যোগ্যতায় নিজের যোগ্যতা পৌঁছেছেন। এইভাবে আমাদের দেখতে হবে আজকে মিলাদ সমাজে ঢুকে গেছে কি জন্য? আল্লাহ নবীর মিশন থেকে ছড়াবার জন্য, আল্লাহ নবীর দাঁত ভাঙ্গা ইসলামকে দুনিয়াতে বিলুপ্ত করার জন্য শয়তান কৌশল অবলম্বন করেছে। এমনিতে নবীর সুন্না থেকে সরান যাবে না, কাজে নবীর মহাব্বতের মাধ্যমে সরাও। মিলাদ পড়লে আমেরিকা খুশি হয়, মিলাদ পড়লে ব্রিটেন খুশি হয়, ইহুদি খুশি হয়, খ্রিস্টান খুশি, হিন্দু খুশি হয়, বৌদ্ধ খুশি হয়, দুনিয়ার সব খুশি হবে। কিন্তু আল্লাহর নবীর সেই কালিমা যদি ঘোষণা করায় লা ইলাহা, হিন্দুবাদ খ্রিস্টানবাদ লা ইলাহা কোন মতবাদ চলবে না, একমাত্র মতবাদ চলবে কোনটা? দীন ইসলাম চলবে। লিউ যিহরাহু আলা দীনি কুল্লিহি, আল্লাহর নবী যে ইসলামের দাওয়াত দিয়েছেন সেই ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ চলতেই পারে না। এই জন্য দেখা যায় মিলাদির আবার কয় যে ইসলাম গ্রহণ করা লাগবে না। আপনারা মাইজ বান্ধবের বইতে পরিষ্কার লেখা আছে, দেওয়ান বাগের বইতে লেখা আছে, তার শ্বশুরের বইতে লেখা আছে, পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার কোন দরকার নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এরপরে বলছিল আমার ইয়াবতাগি বাইরাল ইসলামী দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ অন্য কোন তন্ত্র মন্ত্র বিশ্বাস করে তাতে কিছুই গ্রহণযোগ্য হবে না, তার নামাজ রোজা ইবাদত কিচ্ছু গ্রহণযোগ্য হবে না। কোরআন আরেকাত বলা হচ্ছে আল্লাযীনা কাফারু আমালুহুম, যারা কাফের তাদের নেক আমল গুলো কাসারাবিম বিকিয়াতিন, মরিচিকার মতো বালুর ময়দানে দূরে থেকে পানি দেখা যায়, হাত্তা ইদা জাহু, যখন সেখানে যায় কোন কিছু হিসেব পায় না। ঠিক এরকম অমুসলিম যারা তাদের আমলগুলো এরকম মরিচিকা আল্লাহ বলছেন কোরআনে আয়াত পড়তে আয়াত। আর এরা বলে পরকালে মুক্তি পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই। আল্লাহর নবী যেই ইসলামকে বিজয়ী করার জন্য দাঙ্গার শহীদ করেছেন, যে ইসলামকে সমস্ত দিন মতবাদের উপরে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন, সেই ইসলামকে বাদ দিয়ে অন্য অন্য ধর্ম মুক্তি পাওয়া যাবে বলে যারা প্রচার করে তারা কি নবীর আশেক না দুশ্মন? নবীর আশেক না শয়তান? কারে শয়তামি কুনি নামত ওলি, কারে শয়তামি কুনি নামত ওলি, বার ওলি ইনাত দলান বার ওলি, এইগুলো শয়তানের কাজ করে আর নাম দেয় আল্লাহর ওলি। আল্লাহর নবী যেই দিন প্রতিষ্ঠিত করার জন্য, যেই দিনকে বিজয় করার জন্য তাম্মা শহীদ করেছেন, আসো বাংলার জমিনে আল্লাহ দিন বিজয় করে, আল্লাহ কোরআন বিজয় করে ইসলামের হুকুমত কায়েম করি, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আশেকের তো হওয়া যাবে, আর আল্লাহ নবীর কোরআন দিয়ে দেশ চলবে না, আল্লাহ নবীর সুন্নাহ আদালতে থাকবে না, আল্লাহ নবীর কোরআন আনিত কোরআন সংসদে থাকবে না, বঙ্গভবনে থাকবে না, আদালতে থাকবে না, ব্যবসায় থাকবে না। এরপরে আশেকের রাসূল দাবি করা, এটা কি আশেকের রাসূল না শয়তানি? নবীর সাথে উপহাস করা মজাক করা, নবী তোমার আশেক, দিন কায়েম করো এটা পারবো না, নবী তোমার আশেক আদালতে দিন কায়েম করো কোরআন কায়েম করো এটা পারবো না, এটা মজাক করা না। এই জন্য আমি বলছি আজকে সূরা ইউসুফের আয়াত ছিল, তাফসীর ছিল, আমার আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে বলেছেন, এখানে বলা হয়েছে ওয়াকাযালিক মাক্কান্নাল ইউসুফ ফিল আরদে, আমি ইউসুফকে জমিনের ক্ষমতাসীন বানিয়েছি। এরপরে বললেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার যে মিশন, আল্লাহর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আল্লাহ বিজয়ী থাকবেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, যদিও বেশিরভাগ লোকেরা তা বুঝে না। আজকে আলোচনা ছিল এখান থেকে, ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসরা লি ইমরাতিহি, মিশরের যে ব্যক্তি ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করেছে, সে বলল তার স্ত্রীকে, আকরিমি মাসওয়াহু, এই লোকটার এই গোলামটাকে কিনে এনেছি, এ কিন্তু সাধারণ গোলাম না, আকরিমি মাসওয়াহু, এর অবস্থান তুমি, এর থাকার ব্যবস্থা, এর চলার ব্যবস্থা সব সম্মানজনক ভাবে করবে। আতা ইয়ান ফানা, হয়তো সে আমাদের উপকারে আসবে, আওনাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা তাকে আমরা সন্তান বানিয়ে নিব। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদে, আমি এভাবে ইউসুফকে জমিনের ক্ষমতায় তাকে অধিষ্ঠিত করেছি। এমনি ভাবে আল্লাহ তাআলা সাথে কি বললেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনা হুকমা ওয়া ইলমা ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে যারা দুনিয়াতে সতের উপরে থাকবে, হকের উপরে থাকবে, সৎ পথে চলবে, আল্লাহ তাআলা বলছেন ইউসুফকে যেভাবে আমি দুনিয়ার ক্ষমতা দান করেছি, আমি যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৎভাবে থাকার কারণে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছি, ঠিক তেমনি ভাবে যারাই এই পথে চলবে, এরকম আমল করবে, আমি তাদের সকলকে এই মর্যাদা দান করব। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।